Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajker boithoke amra alochona korbo je omuslimder sathe kemon byabohar howa uchit muslimder. Muslimda omuslimder sathe kirup byabohar korbe. Ek shonge thakte hole একসঙ্গে থাকতে হলেই তখন ব্যবহারের প্রয়োজন পড়ে। যেখানে সবাই মুসলমান, সবাই মুসলিম, পুরো 100% মুসলিম, যেমন সৌদি আরব, তবুও সৌদি আরবে অমুসলিম আছে, কাজের লোক, এখানে বাসিন্দা কোনো অমুসলিম নেই। যে দেশে বাসিন্দা মুসলিম অমুসলিম মিশ্রিত আছে সেখানে আপোষের ব্যবহার কেমন হওয়া উচিত? আপনি এমন সমাজে বাস করতে বাধ্য হতে পারেন যেখানে মুশরিক ও কাফের বসবাস করে। কাফের বলতে কোনো গালি না, কাফের মানে হচ্ছে অস্বীকারকারী, মানে যে ইসলামকে অস্বীকার করে এক কথায় সে কাফের। এমনকি অনেক মুসলিমও কাফের আছে। মুসলিম সব মানে একটা মানে না। ইসলামের রুকুন কয়টা? ইসলামের রুকুন 5টা, আর ইমানের রুকুন কয়টা? ইমানের রুকুন 6টা। যদি একটা রুকুনকে অস্বীকার করে সে মুসলিম থাকবে? থাকবে না। তেমনি শুধু এই রুকুনই না, আরো অন্যান্য বিষয় আছে যেগুলো আপনার যেগুলোর প্রতি ইমান রাখা জরুরি, তার মধ্যে যদি কিছু অস্বীকার করেন তাহলে আপনি মুসলিম থাকবেন না, তাকে বলা হয় কাফের। কাফের মানে অস্বীকারকারী। অমুসলিমরা অনেকে কাফের শুনে খারাপ মনে করে, কাফের কেন বলছ? কিন্তু না, কাফের কোনো গালি না, কাফের মানে হচ্ছে নন মুসলিম, অমুসলিম ইত্যাদি। তো যাই হোক, তাদের সাথে যে আদব খেয়াল রাখা দরকার তা আপনি শুনুন আজকে। সম্ভব হলে সেখান থেকে হিজরত করে মুসলিম পরিবেশে চলে যান। এখন মুসলিমরা কোথাও আছে সংখ্যা লঘু, কোথাও আছে সংখ্যা গুরু। তো যেখানে সংখ্যা গুরু আছে সেখান থেকে যাওয়ার তো প্রশ্ন আসে না, কিন্তু সেখানে আছে সংখ্যা লঘু। যদি আপনি পারেন তাহলে সেই যেখানে সংখ্যা গুরু অমুসলিম আছে সেখান থেকে উঠে আপনি এমন জায়গায় যান যেখানে মুসলিম বাস করে। নিশ্চয়ই অমুসলিম থেকে মুসলিম পরিবেশে বাস করা বেশি ভালো। বিভিন্ন ঝামেলা এখন আমি মানলাম, সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে, কোনো সমস্যা হয় না, কিন্তু কোনো একদিন সবাই তার সমান হয় না। আপনি জানেন অমুসলিমদের মাঝে বহু রকমের ভাগ আছে। অমুসলিমদের অনেকে নাস্তিক আছে, অমুসলিমদের অনেকে কট্টরপন্থী আছে, মূলবাদী আছে, অমুসলিমদের অনেকে মুসলিম বিদ্বেষী আছে, অমুসলিমদের অনেকে মুসলিম রক্ত পিপাসু আছে, আর অমুসলিমদের অনেকে আবার সম্প্রীতি বজায় রাখার মতো বহু লোক আছে যারা খুব ভালো লোক, যাদের চরিত্র ব্যবহার ভালো এবং মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলতে চায়। বিভিন্ন রকমের অমুসলিম আছে। তবুও বলবো, যতই আপনার অমুসলিমের ব্যবহার ভালো হোক তবুও নিশ্চয়ই তাদের তুলনায় মুসলিমরা ভালো। তবে অমুসলিমরা যদি অচরিত্রহীন হয়, মুসলিমরা যদি চরিত্রহীন হয় তার আলাদা কথা। কিন্তু ব্যাপকভাবে যেটা সেটা হচ্ছে এই যে আপনি যদি পারেন তাহলে অমুসলিম পরিবেশ ত্যাগ করে গিয়ে মুসলিম পরিবেশে বসবাস করুন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সম্পর্কে বলেছেন, যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন না, যেতে বাধ্য করা হয়েছিল, যেতে বাধ্য করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দুঃখ করে বলেছিলেন, মক্কা আমি তোমাকে ভালোবাসি, যদি তোমার কম, তোমার জাতি, তোমার বাসিন্দা আমাকে বের না করত আমি এখান থেকে বের হতাম না, যেতাম না, নিজের মাতৃভূমি। তো বাধ্য করা হয়েছিল। যখন হিজরত করে গেলেন তখন বহু মুসলিম মুশরিকদের মাঝে থেকে গেছিল, আর মুশরিকরা অত্যাচার করেছিল। যেমন এখনো দেখবেন অমুসলিম দেশে অত্যাচার করা হয়, সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার করা হয়, তাদের মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়। বিশেষ করে আজকাল সন্ত্রাসের ব্যাপার নিয়ে, সন্ত্রাসের ব্যাপার নিয়ে সমস্ত মুসলিমকেই সন্ত্রাসী ভাবা হচ্ছে, এবং সমস্ত মুসলিমকেই, মানে মুসলিম মাত্রই হচ্ছে সন্ত্রাসী, ফলে তাদের মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মৌলবাদী, মৌলবাদী বলে চিল্লায় এরা। মৌলবাদী আবার অনেক রকম আছে, মৌলবাদী মানেই সন্ত্রাসী নয়, মৌলবাদীর মধ্যে যে হ্যাঁ মূল ইসলামকে তারা মানতে চায় কিন্তু তারা সন্ত্রাস করে না, তারা জেহাদে বিশ্বাসী কিন্তু সন্ত্রাসে বিশ্বাসী না, এমন মুসলমানও আছে। কিন্তু সবাইকে এক করা ঠিক না। এ নয় যে কুল্লু বাইদা শাহমা ও কুল্লু সাউদা তামরা, কলাই মানে প্রত্যেক কালো জিনিসই খেজুর হবে এটা জরুরি না। শাহ আলম যারা মাদ্রায় কাজ করছে খেজুর তুলছে, কালো জিনিস দেখলে কালো পাথর পায় সেটাকে খেজুর বলে তুলবে না, সব কালো জিনিসই খেজুর হয় না। চকচক করলেও যেমন সোনা হয় না, চকচক করছে দেখলে আপনি সোনা, অবশ্য অনেক সময় রাস্তায় চকচকে জিনিস দেখ পড়ে যানটা ধক্কা ওঠে, তাই না, মনে হয় সোনা পড়ে আছে, কিন্তু চকচক করলেই সোনা হয় না। আর লাইসা কুল্লু বাইদা শাহমা, তার মানে প্রত্যেক সাদা জিনিসই চর্বি হয় না। সুতরাং ভেবে চিনতে আপনাকে বলতে, যে একটা না বলে একটা গ্রামকে দেখলো, সেই গ্রামের লোক কোন একটা মানে চুরির কাজ করেছে, সেখানকার লোক চুরির কাজ, গ্রাম সমস্ত গ্রাম কি চোর হয়, গ্রামের কটা লোক চোর হতে পারে, না হলে পাঁচটা সাতটা, এবার লোকে বলে কি চোর গ্রাম, তাহলে এটা সাধারণ ব্যাপকভাবে বলা হয়, কিন্তু আসলে গোটা গ্রামের লোক চোর হয় না। আর যদি বলা হয় মার খেতে হয়। আমাদের এলাকার একটা ঘটনা, বিবাহ এসেছিল, আর বিবাহে বদযাত্রী এসেছিল, আমি কিন্তু বরযাত্রী বলি না, কি বলি বদযাত্রী, এই বদযাত্রী দলেরা সেখানে ছিল। তারপরে বিয়ে পড়ানো হলো, বিয়ে পড়ানোর সময় দেখেছেন একটু মজলিসটা ভারী ভারী হয়, মানে গ্রামের সমস্ত লোক আসে বিয়ে পড়ানোর সময়। তারপরে অলিমা বলা হয়, অলিমা বিতরণ করা হয়, খেজুর না হয় বাতাসা না হয় মিষ্টি। তো সেই সময়ে কোন এক বদযাত্রীর জুতো হারিয়ে গেছিল, মানে গ্রামের হয়তো লোক কেউ ভুল করে হোক, এখানে আপনি দেখছেন সৌদি আরবে হারামে দেখেন কত জুতো চুরি হয়, এখানে মসজিদে এই মসজিদের জুতো চুরি হতে পারে, অনেকে ইচ্ছা করে নেয় আর অনেকে ভুল করে নেয়। এখন ভুল করে হোক ইচ্ছা করে হোক, এক বদযাত্রী জুতো চুরি হয়ে গেছে, এই লেগে গেল, এই গায়ের লোকরা সব চোর, আমার জুতো নিয়ে গেল, এই সে লে মার শুরু হয়ে গেল মারামারি, গায়ের লোক চোর হয়ে গেল। তো জানিস না তুই আমাদের গ্রামের লোক নিয়েছে না, আমাদের কোন মেহমান গ্রাম, অন্য জায়গাতে মেহমান এসছে, বহু জায়গা থেকে মেহমান এসছে, বিয়ের ব্যাপার, কোন গ্রামের লোক নিয়েছে জানলি না, তাকে বলি জুতো চোর, এই গ্রাম এই গ্রামের লোক জুতো চোর দে মার। তো এইরকমই হবে, যদি আপনি আন্দাজে কোন জাতিকে গোটা জাতিক বদনাম করেন তো আপনি মার খাবার উপযুক্ত। তো এইভাবে আন্দাজে বলতে হয় না, আন্দাজে বলতে হয় না যে মুসলিমরা সবাই সন্ত্রাসী, কিন্তু যেখানে মুশরিক পরিবেশ আছে, অমুসলিম পরিবেশ আছে, তারা ওই শুনছে, সন্ত্রাসের খবর শুনে তারা গোটা মুসলিম জাতিকেই মনে করছে সন্ত্রাসী। তো এইভাবে যে কোনো কারণেই হোক, সব থেকে উত্তম হল কি যে আপনি সংখ্যাগুরুদের মাঝে, সংখ্যাগুরু মুসলিমদের মাঝে, অমুসলিমদের মাঝে আপনি বাস করবেন না, আপনি সেখান থেকে চলে আসেন। হিজরত যদি আপনি সেখানকার বাসিন্দা হন তো হিজরত করে আপনি চলে আসেন সেই জায়গাতে যেখানে মুসলিমের সংখ্যা গরিষ্ঠতা আছে। এখন যদি বলেন হুজুর কি করে যায়, উপায় নেই, এই সেই, তাহলে আপনি যদি সেখানে থাকেন তো তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা উপদেশ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারিআতিজ জিম্মা মিম্মান আকামা মাআল মুশরিকিনা ফি দিয়ারিহিম, যে ব্যক্তি মুশরিকদের সাথে বাস করে, এমনকি মুশরিক মুসলিম মুশরিক আছে না নেই, আল্লাহু আকবার বলতে হয়, মুসলিম মুশরিক বেশি আছে তাই না, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এই আল্লাহই বলেছেন মুসলমানদের অধিকাংশই কি মুশরিক। তো সেই মুশরিক যদিও মুসলিম মুশরিক হয়, সেখানে আপনি বাস করবেন না। সেখানে দেখেন অনেক ভাই অভিযোগ করছেন, ফেসবুকের মাধ্যমে অভিযোগ আসছে যে আমরা এই ব্যাপারে এখানে মসজিদে সহি আকিদার দাওয়াত পেয়েছি, তারপরে আমরা সেটাকে প্রচার করার চেষ্টা করছি, মানার চেষ্টা করছি, তো আমাকে মসজিদের লোক বাধা দিচ্ছে, মসজিদ ঢুকতে বাধা দিচ্ছে, মসজিদ আসতে মানা করছে, এলে মারধর করছে ইত্যাদি। দেখেন চিন্তা করেন, মুসলমান মুসলমানরাও সবাই কিন্তু ভালো না, তারাও মুশরিক। তো সেখান থেকেও যদি আপনি পারেন হিজরত করে এমন জায়গায় যান যেখানে সহি আকিদার লোক আছে এবং তৌহিদবাদী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নিকট থেকে দায়িত্ব উঠে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায় যে মুশরিকদের মাঝে বসবাস করে। অন্য এক হাদিসে আছে, লা তুসাকিনুল মুশরিকিন, এখানে নিষেধ, তোমরা মুশরিকদের সাথে বসবাস করো না, ওয়ালা তুজামিউহুম, তাদের সঙ্গে সহাবস্থান করো না, ফামান সাকানাহুম আও জামাআহুম ফাহুয়া মিসলুহুম, এরপরও যদি কেউ তাদের সঙ্গে বসবাস করে সহাবস্থান করে তাহলে সে তাদেরই মতো। কারণ তাদের সঙ্গে উঠতে বসতে আপনি জানেন, অবশ্য সব জায়গায় সমান না, কিছু কিছু জায়গাতে মুসলিম জাগরণ ইসলামী জাগরণ আছে, আর কোন কোন জায়গাতে দেখবেন মুসলিমরা কি হয়ে গেছে, তারাও ওদের মতো হয়ে গেছে, তাই না। ওরা আবার এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলছে। কোনটাকে বলছে? যে তুমি অমুসলিমদের পরবে যাবে, ওদের পূজাতে যাবে, ওদের যাবে সেখানে। হ্যাঁ ঠিক আছে, মুসলমানরা যাচ্ছে, তাদের প্যান্ডেলে যাচ্ছে, তাদের সে অনুষ্ঠানে যাচ্ছে, তাদের ভোজ আয়োজন করছে, তাদের প্যান্ডেলে সহযোগিতা করছে, তাদের মাই সবকিছু সহযোগিতা করছে, তাদের জন্য চাঁদা পর্যন্ত তুলে দিচ্ছে। আর তোমাদের যখন কিছু হচ্ছে আসবে কোরবানির দিনে? আমি যে একবারে না তা বলছি না, আছে হয়তো কেউ কেউ হতে পারে, যেমন বললাম সবাই কিন্তু ধার্মিক হয় না। ওদের যারা অমুসলিমদের যারা প্রকৃত ধার্মিক তারা কি আসবে? মুসলমানদেরকে দেখবেন তাদের মধ্যে অনেক স্বার্থ ত্যাগ আছে। মুসলমানরা বহু মুসলমান অমুসলমানদের নাম রাখে, কিন্তু একটা অমুসলমান দেখান তো তার নাম মুসলমান আছে? আছে? দেখান একটা, একটা প্রমাণ দেখান যে অমুক অমুসলমানের নাম হচ্ছে মুসলমানি নাম। হতেই পারে না। সুতরাং মুসলমানরা অনেক সময় উদার হয়, আর উদার হয়ে তারা এরকম তারা মনে করে কি এটা সাম্প্রদায়িক উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। না না না না না, এটা জরুরি না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জরুরি না যে হিন্দুদের ছেলেরা মুসলিমের মেয়েদের সঙ্গে প্রেম করবে, কিংবা মুসলিমদের ছেলেরা হিন্দুদের মেয়েদের সঙ্গে প্রেম করবে। না না, জরুরি না। কে বলছে? এটা জরুরি না সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যে মুসলিমরা হিন্দুদের পূজাতে যাবে আর হিন্দুরা মুসলিমদের কোরবানিতে আসবে। না, এটা জরুরি না। তোমরা এসো না, আমরাও যাব না, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, একসাথে আমরা বাস করব, সমস্যা নেই। রাষ্ট্রের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, বসবাসের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা আছি, কিন্তু তোমাদের পূজোতে গিয়ে সামিল হব এটা হতে পারে না। এ কথা কোথায় আছে? সুরা কাফেরুন নামে একটা সুরাই আছে, কাফেরদের নামে অস্বীকারী অমুসলিমদের নামেই একটা সুরা আছে। সেই সুরাতে বলে দেওয়া হয়েছে যে দেখো তোমরা যখন মানবে না তখন তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আর আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। ওরা কি বলেছিল, প্রস্তাবটা কি ছিল? তোমরা এক বছর আমাদের মাবুদের ইবাদত করো আর এক বছর আমরা তোমাদের মাবুদের ইবাদত করব। কেমন প্রস্তাব ছিল? সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য। হ্যাঁ বাদ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলছো? এক কাজ করো, এসে এরকম করো, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আর বলবেন? মহান আল্লাহর পক্ষ থেকে সূরা নাযিল হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন, এই কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, আমি করতেই পারি না। তোমরা যার ইবাদত করো, আরে তোমরা যার ইবাদত করো এইটাকে খণ্ডন করার জন্যই তো আমি এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা ভাই কি করে মেনে নিতে পারি? অতএব তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক, তোমাদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদত, তোমাদের পূজোর সঙ্গে তোমরা, তোমাদের একটা পুজো আর আমাদের হচ্ছে ইবাদত, এর সঙ্গে কোনো মিল হতে পারে না। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, তোমাদেরকে দরকার নেই, তোমরা আমার আমার আল্লাহর ইবাদত করো, এ দরকার নেই। আর আমাদেরও প্রয়োজন নেই যে তোমাদের মাবুদদের ইবাদত করবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমার ধর্ম আমার আমার, ঠিক আছে। এই হল কথা যে থাকলে পরে তোমার হ্যাঁ, যেখানে অনেকে বলেন যে এটা জিহাদের আয়াত দিয়ে মানসুখ হয়ে গেছে। হ্যাঁ, জিহাদের আয়াত দিয়ে মানসুখ হয়েছে, সে জিহাদি পরিবেশ থাকলে, কিন্তু যেখানে মুসলিম সংখ্যালঘু সেখানে তো এটা মানসুখ বলা যাবে না, মানে রহিত বলা যাবে না, সেখানে এর উপরে আমল আছে। অতএব সেখানে বসবাস করতে গেলে এইভাবে বসবাস করতে হবে, তো তারা যেন আলাদা থাকে, আমরা যেন আলাদা থাকি, মাঝে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অনেকে মনে করে কি সাম্প্রদায়িকতা দূর করার জন্য মানে এক অপরে প্রেম করবে, মুসলিম ঘরের মেয়ে হিন্দু ঘরের বউ হবে আর হিন্দু ঘরের মেয়ে মুসলিম ঘরের বউ হবে, তারা খুব আনন্দিত হয়। দেখেছেন, আপনার কোন মুসলিম যদি কোন পুজো করছে, কোন ঠাকুরের পুজো করছে, তো সেটাকে মানে কি বলে আপনার মিডিয়াতে খুব প্রচার করে দেখানো হয়, খুব প্রচার করে দেখানো হয়। এক মুসলিম মন্দিরে গিয়ে সেখানে গিয়ে ফুল দিচ্ছে, তো সেটাকে খুব প্রচার করে দেখানো হয়, ফলাও করে দেখানো হয়, দেখো এই হচ্ছে মুসলিম উদারতা বা ইসলামী উদারতা। কিন্তু ভুল কথা, এরকম হতেই পারে না, এটা হওয়া জরুরি না। সাম্প্রদায়িকতা মেটানোর জন্য এটা হওয়া জরুরি না, বরং তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি, কিন্তু একেবারে আমার সমস্ত কিছু বর্জন করব, সমস্ত কিছু ত্যাগ করব, এটা হতে পারে না। একসঙ্গে বাস করে, এক রুমে বাস করার জন্য আবুল বাশার আর হিলাল একসঙ্গে বাস করে, হেলালকে বলল, তুমি মাথায় টুপি লাগিয়ে থাকছো, ভালো লাগে না, টুপিটা খুলে দাও। টুপিটা খুলে দিল বেচারি, টুপিটা ঠিক আছে না। এটাকে কি বলা হয় যে ঠিক আছে সাম্প্রদায়িক কি বলে একটা সম্প্রীতি বলে রাখার জন্য ওর কথাটা মেনে নিলাম, টুপিটা খুলে দিলাম। এই জ্যাকেটটা পরে আছে ঘোড়া ডিম, বাদ দাও জ্যাকেটটা, জ্যাকেটটা বাদ দিল। তারপরে বলে এই জামাটা পরে আছে খুলে দাও, বাদ দাও, ঠিক আছে বাদ দিলাম। তারপর বলে এই গেঞ্জিটা পরে আছে খুলে দাও, বাদ দাও, বেশ ঠিক আছে গেঞ্জিটাও খুলে দিলাম। এবার বলে প্যান্টটাও খুলে দাও, আমি প্যান্ট পরি না, তুমিও প্যান্ট পরতে পারবে না। তাহলে হেলালকে কি বলতে হবে এবারে, এটা প্যান্টটাও খুলে দেবে না? যতটুক সম্ভব আছি রাজি আছি, উদারতা দেখানো যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, আমার যতটুকু অনুমতি আছে আমি করতে পারি, কিন্তু আমি সবকিছু বিলিয়ে দেবো এটা হতে পারে না। যদি ইমানটাই আমার বিলানো গেল তাহলে আপনার কি? সুতরাং এই সীমাবদ্ধতার মাঝে আপনাকে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালু আল্লাহু মিন মুশরিকিন বাদা মা আসলামা আমালান। ইসলাম গ্রহণের পরে কোন মুশরিকের কাছ থেকে আল্লাহ তাআলা কোন আমল গ্রহণ করবেন না। ওয়া কাদিননা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। মুশরিকদের কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, সে মুশরিক অমুসলিম হোক কিংবা মুসলিম হোক। এবারে কথা হলো কি যে যতক্ষণ আপনি মুশরিকদের মাঝে থাকবেন, মুসলিমদের অমুসলিমদের মাঝে থাকবেন, ততক্ষণও আপনার আমল হয়তো বা কবুল না হতে পারে, যেহেতু আপনি তাদের সঙ্গে আন্তরিকতা প্রদর্শন করে আপনি এমন করতে পারেন যে আপনি তাদেরকে এমন ভালোবাসা বাঁচছেন যাতে আপনার ইমানই নষ্ট হয়ে যায়। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখা দরকার। হিজরত করা সম্ভব না হলে কুফর ও শিরকের মাঝে আপনার ইমান বাঁচাতে শরী আদব মেনে চলুন এবং জেনে রাখুন যে মানব জাতির জন্য একমাত্র ইসলামই হল আল্লাহর মনোনীত ধর্ম। এছাড়া অন্য ধর্ম পালন করে মানুষের পরিত্রাণ নেই। সুতরাং ইসলামকে যারা অস্বীকার করে তারা নামে মুসলিম হলেও কিন্তু তারা আসলে কাফের। আপনি কাফেরদের ধর্ম ইসলাম আসার পর বাতিল হয়ে গেছে এটা কি করবেন? বিশ্বাস রাখতে হবে। এটা মনে করবেন না যে আপনি অমুসলিমদের সঙ্গে বাস করছেন সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু হয়ে, কিন্তু এটা ভাববেন না যে সব ধর্ম সমান বা সব ধর্ম যে কোনো একটা ধর্ম মানলেই হবে। আপনি খ্রিস্টান হলেও আপনি বেহেস্তে পাবেন, হিন্দু হলেও বেহেস্তে পাবেন, ইহুদি হলেও বেহেস্তে পাবেন, কিংবা মাঝি সাঁওতাল হলেও বেহেস্তে পাবেন, কিংবা ওই ডোম চমার হলেও আপনি বেহেস্তে পাবেন। তাহলে সব সব ধর্ম সমান, মানুষের বানানো ধর্মও সমান আর আল্লাহর পক্ষ থেকে আসা ধর্মও সমান না। আল্লাহর পক্ষ থেকে একমাত্র আসা ধর্মের নাম কি? ইসলাম। আদম থেকে নিয়ে আমাকে ফেসবুকে একজন প্রশ্ন করেছিল যে ইসলাম কতদিন কার, ইসলামের বয়স কত? ইসলামের বয়স আদমের বয়স। আল্লাহ তাআলা প্রথমেই যে দিনকে ধরার বুকে পাঠিয়েছেন সেটা হলো কি? ইসলাম। প্রত্যেক নবীর যুগে খ্রিস্টান ধর্ম যেটাকে বলা হয় সেই খ্রিস্টান ধর্ম হচ্ছে বিকৃত ধর্ম, আসল ধর্ম কি? ইসলাম। ইহুদি ধর্ম ওদের বিকৃত ধর্ম, বিকৃত নাম, আসল ধর্ম কি? ইসলাম। প্রত্যেক নবীর যুগে ইসলাম ছিল আর আমার শেষ নবী যুগেও হচ্ছে ইসলাম। আর ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আসলে দিনই হল আল্লাহর কাছে একমাত্র ধন হল দিন, ধর্ম হল ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইবে, গ্রহণ করবে এবং ভাববে তার মাধ্যমে পরিত্রাণ পাব, তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। অতএব সব ধর্ম সমান এ কথা বিশ্বাস করাই যাবে না। সব ধর্ম সমান না, বরং আপনাকে আপনি অমুসলিমদের মাঝে বসবাস করুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, কিন্তু এটা আপনাকে মনে করতে হবে যে ইসলামই হল আসল ধর্ম, ইসলামই হল শ্রেষ্ঠ ধর্ম। বাকি ধর্ম কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন যদি কাউকে পরিত্রাণ পেতে হয় তাহলে একমাত্র ইসলাম গ্রহণ ছাড়া আর কোন উপায় নেই। এটা আপনাকে মানতেই হবে, এটা আপনি খেয়াল রাখবেন। কাফেরদের হিদায়তের আলো দেওয়ার চেষ্টা করবেন, এমন ব্যবহার প্রদর্শন করবেন কাফেরদের সাথে যাতে সে আপনার ও আপনার ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আর খবরদার এমন ব্যবহার প্রদর্শন করবেন না যার ফলে সে ইসলামকে ঘৃণা করে অথবা আপনার ব্যবহারের কারণে সে ইসলাম থেকে দূরে সরে যায়। যেহেতু ইসলাম সত্য সুন্দর, অতএব আপনার নোংরা ব্যবহার দ্বারা সেই সত্য সুন্দরকে মলিন করবেন না। আপনারা নিশ্চয়ই জানেন অমুসলিমরা আসল ইসলামকে কিভাবে চিনবে, চেনার উপায় আছে? অমুসলিমরা মুসলমানদের ধর্ম চিনবে মুসলমানদের ব্যবহার দেখে, মুসলমানদের চরিত্র দেখে। এখন কোর্টে যান, কাদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। চোরের খাতায় নাম দেখেন, কাদের সংখ্যা বেশি? মুসলমানদের। বুঝতে পারছেন? তারা বাহ্যিক পরিবেশ দেখে মুসলমানদের বেশি মাটা ফাটাফাটি করেছে। কারা? মুসলমানরা। বসবে অমুসলিম, গদিতে বসবে কে? অমুসলিম। কিন্তু সেই গদিতে বসানোর জন্য ফাটাফাটি কারা করছে, বোমাবুমি কারা করছে? মুসলমানরা। তো এই মুসলমানদের আপনি দেখবেন, যারা ফিল্ম বানাচ্ছে, যারা ফিল্ম তৈরি করছে, তাদেরও মধ্যে ফিল্ম মুসলমান বানাচ্ছে কিভাবে দেখেছেন? গলায় মাদুলি তাবিজ, মুসলমানের পরিচয়। মানে গলায় মাদুলি থাকলেই মুসলমান। মাদুলি আছে নাকি ইসলামে? তাবিজ বাঁধার ব্যাপার ইসলামে আছে, কিন্তু ওরা মনে করে মুসলিম পরিবেশে সেখানে গান বাজনা, সেখানে গান বাজনা, ভাবছি কি মুসলমানরাও এরকমই। তারপরে মাজার, বিশেষ করে মাজার, কোন একটা কাহিনী নেই যেখানে মাজার নেই। মাজারে গিয়ে তার চোখ ভালো হচ্ছে, মাজারে গিয়ে ভালোবাসার কি বলে আপনার, হ্যাঁ ওই যে মাজারে গিয়ে ফুল খাচ্ছে, মাজারে গিয়ে কত রকম। তো এইগুলো কি ইসলামে? তারা কিন্তু এইগুলোকেই দেখায়, বাইরের পরিবেশ থেকে যেটাকে ইসলাম মনে করে সেইটাই তারা ভেবে থাকে। আপনারা একটা গল্প, আপনার গল্প না ইতিহাস, সেই ওস্তাদ আমার মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ, আপনাদেরকে বলেছিলাম হয়তো, তিনি এখনো মদিনায় আছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, বড় লোকের ছেলে, তার বাবা মারা চেয়েছিল যে একে ইসলাম থেকে ফিরিয়ে আনতে হবে, বিধর্মী হয়ে গেছে, ম্লেচ্ছ হয়ে গেছে। ওরা কি বলে? আমরা যখন কাফের বলি ওরা তখন ওরা কি বলে? ম্লেচ্ছ, জবন হয়ে গেছে, জবন। তো একে ফিরিয়ে আনতে হবে। তো ওই বেচারি সে চারজন পাঁচজন সাধুকে নিয়ে সে গোল টেবিলে বসিয়ে তাকে খুব বোঝায়, বলে তুমি কেন মুসলমান হলে, কি কি তুমি দেখলে ইসলামের মধ্যে, দেখছো না ওদের কোর্টের অবস্থা দেখো ওদের? অবশ্য আমাদের দেশ থেকে ভারতবর্ষের বাংলাদেশ থেকে ভারত, বাংলাদেশ তো সবাই প্রায় মুসলমান, সেখানে তো মুসলমান বেশিই দেখবেন, কিন্তু ভারতে মুসলিম সংখ্যা কম, কিন্তু কোর্টে আপনি যাবেন দেখবেন মুসলমানের সংখ্যা বেশি। ওদের দেখছো না ফাটাফাটিতে ওরা আগে, মারামারিতে ওরা আগে, ঝগড়া ঝামেলায় ওরা আগে, চোরা চামড়িতে ওরা আগে, সন্ত্রাসে ওরা আগে, তো মুসলমান তুমি কেন হলে? হ্যাঁ তো কি ব্যাপার, তুমি মুসলমান কেন হলে? তুমি যদি বলতে যে হিন্দু ধর্ম ঠিক না, ঠিক না, ভালো না, ঠিক আছে তুমি চেঞ্জ করো, খ্রিস্টান হয়ে যাও, দেখো ওরা কত ভদ্র, ওরা কত উন্নত, ওদের আবিষ্কার দেখো, ওদের দেশ কত উন্নত দেখো। দেখছেন কি দেখছে জিনিসটা? বাহ্যিক পরিবেশ দেখছে, কিন্তু বাইরেটা দেখে ভিতরের খবর জানা যায় নাই, বোকা মানুষ। জর্জ বার্নার্ড শ এর জন্য প্রসিদ্ধ আছে, আমরা পড়েছিলাম যে জর্জ বার্নার্ড শ নাকি ইসলামের অনেক প্রশংসা করেছেন। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ইসলাম গ্রহণ করেননি কেন? তো উনি বলেছিলেন যে সত্যি আমি পানির পিপাসায় ছিলাম, আমি পানির খোঁজে ছিলাম, পান করার আশায় ছিলাম, কিন্তু যে পানি পান করার জন্য আমি ঘাটে নামলাম, সেই পানি পান করতে গিয়ে দেখি সেই পানির উপরে মরা ভাসছে, তাই আমি আর পান করতে পারিনি। এই উদাহরণ হলো জ্ঞানী মানুষের, এটা জ্ঞানী মানুষের উদাহরণ হলো। জ্ঞানী মানুষের উদাহরণ শুনুন, এই ওস্তাদকে যখন বলা হলো তোমাকে যদি ধর্ম চেঞ্জ করারই প্রয়োজন ছিল তাহলে তুমি কেন খ্রিস্টান হলে না, কেন মুসলমানদের অবস্থা দেখছো না, এইসব দেখেও তুমি কেন মুসলমান হলে? ওস্তাদ জি বলেছিলেন যে আমি মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছি, ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছি, মুসলমানদেরকে দেখে না। মুসলমানরা যারা এরকম নোংরা ব্যবহার করে তারা মুসলমান না, তাদেরকে দেখে আমি ইসলাম থেকে পিছিয়ে যাব কেন? ইসলাম হচ্ছে একটা সুন্দর জিনিস, যে ইসলামকে মেঘে ঢাকা সূর্যের মতো ঢেকে রাখা হয়েছে, যে ইসলামকে, যে ইসলামের গাছকে, একটা বৃক্ষকে আলোকলতা, আলোকলতা তাকে ছেয়ে ফেলেছে। আলোকলতা আপনারা জানেন ওই যে হলুদ মতো গাছে, মাটির সঙ্গে সংযোগ নেই, আপনার গাছের ডগায় গাছেরই রস খেয়ে একদম গোটা গাছকে কি করে নেয়, আল্লাহ আকবার, আলোকলতার মতো ছেয়ে গাছটাকে নষ্ট করে দিচ্ছে। সেই ইসলাম দেখে আমি মুসলমান হয়েছি, আমি মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করিনি, বাহ্যিক পরিবেশ দেখে ইসলামের আন্দাজ হয় না, অনুমান হয় না। সুতরাং আপনি খবরদার ভাববেন না যে মুসলমানদের এই দুরবস্থা, মুসলমানরা পিছিয়ে যাচ্ছে, মুসলমানদের বৈজ্ঞানিক কোন অগ্রগতি নেই, মুসলমানদের উন্নতি নেই, মুসলমানদের যেখানে সেখানে যুদ্ধ দাঙ্গা, মুসলমানদের যেখানে সেখানে মার খাচ্ছে, এই মনে করে আপনি খবরদার কি হবেন না, নিজেকে হাই মনে করবেন না, তুচ্ছ মনে করবেন না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউন, খবরদার নিজেকে তুচ্ছ মনে করো না, হাই মনে করো না, নিজেকে ছোট ভেবো না। তোমরাই পৃথিবীর সর্বোপরি যদি তোমরা শর্ত আছে ইনকুন্তুম, যদি তোমরা মোমেন হও, মোমেন হওয়ার যে আসল শর্ত, মোমেন যাকে বলে যদি হতে পারো তবেই। এখন আমরা ইসলামের কিছুটা মানলাম, অনেকটা মানলাম না, দাবি করছি যে আমরা কি করে উন্নত হতে পারব। তুমি আসলে মুসলমান নও, তুমি তো আসলেই মুসলমান নও, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে কর ফকর, মুনাফিক তুমি সেরাবে দিন, নিজে ইসলামকে কবর দিয়ে তুমি দাবি করছো মুসলিম, সেটা তো হতে পারে না। পরিবেশে ইসলাম নেই, আপনারা দেখেছেন বহু জায়গাতে, এই যে কোন কোন জায়গায় দেখবেন টকশো হয়, টকশো না কি বলে, টক শো না খাটা শো না মিষ্টি শো, যাই হোক টক মানে কথা আর কি, যাই হোক সে শোয়ে মানে দুটো ধর্মের পার্থক্য, তিনটে ধর্মের পার্থক্য দেখাবে, তো ওদের ধর্মের একজন বড় মানুষকে নিয়ে আসছে, আর মুসলিম ধর্মেরও একজন বড় মানুষকে নিয়ে আসছে। মুসলিম ধর্মের বড় মানুষ কে জানেন, সবচেয়ে বড় যে কি, কে সবচেয়ে বড় যে অভিনেতা, দিয়ে তাকে ইসলাম সম্পর্কে বলাচ্ছে। বলুন, এই বড় সবচেয়ে বড় অভিনেতা, সবচেয়ে বড় জমিদার, সবচেয়ে বড় ধনী মানুষ, সে কি ইসলামে সব বোঝে? এমনকি ভারতে একবার টক শো হল, ভারতের যে সবচেয়ে বড় মুসলিম নাম আর কি, মুসলিম অভিনেতা, নামটা বলছি না, তাকে বসিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ইসলাম সম্পর্কে এটা রায় কি, পর্দার ব্যাপারে রায় কি, এর ব্যাপারে রায় কি, দাড়ির ব্যাপারে রায় কি। তো বলছে দেখুন আমি ইসলাম সম্পর্কে তেমন একটা জানি না, আর আমি প্র্যাকটিসিং নই, আমি প্র্যাকটিস করি না, আমি নামাজ পড়েন না, মাঝে মাঝে শুক্রবারে পড়ি। এবার সে ইসলাম সম্পর্কে পর্দার সম্পর্কে কি বলবে বলুন তো? এখানে যদি ইলেকট্রিশিয়ানের দরকার হয়, একজন ইলেকট্রিশিয়ান, এখানে একটা বাতি লাগাতে হবে কিংবা কোন এক্সটেনশন তারের দরকার আছে কারেন্টের, একজন প্লাম্বারকে নিয়ে আসা হলো, কিংবা একজন ডাক্তারকে নিয়ে আসা হলো, বড় একজন উকিলকে নিয়ে আসা হলো, সে পারবে? আপনি শুনে অবাক যাবেন, মাকতবুর দাওয়াতে একবার, জানি না মুনির ভাই ছিল না কি ছিল না, মাকতবুর দাওয়াতে একবার বড় প্রোগ্রাম হয়, মেরাজ রব্বানি নাম শুনেছেন আপনারা, তার প্রোগ্রাম হয়, তো লোক বেশি হবে বলে তখন ওই পুরনো অফিসটা ছিল, তো সেখানে আপনার জায়গা হতো না, আপনারা যারা দেখেছেন পুরনো অফিস, ছোট জায়গা ছিল, বললো যে উনি এলে লোক বেশি হবে তো এই রুমেও বসবে, তো এক কাজ করা যাক, ওখানে সাউন্ড বক্স আছে, আর একটা সাউন্ড বক্স নিয়ে এসে এই রুমে দেওয়া হোক, যে লম্বা তার দিয়ে, আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়ো করে সাউন্ড বক্স লাগাচ্ছিলাম, তো আমাদের একজন দায়ীকে বললাম যে আপনি এই তারটা মাঝখানে ছোট হচ্ছে, এটা জয়েন করে দেন, আমি সাউন্ড বক্সগুলো আর বাকিগুলো ঠিকঠাক করি। তো জয়েন করে দিয়েছে, জয়েন করার পর এবার সব চালু করতে, ফিট করতে যাব, তবু আমার সন্দেহ হল যে ইনি তো আর বুঝতেই পারছেন, ইনি তো কি পড়া পড়েছেন আর কি বোঝা পর্যন্ত, সন্দেহ হলো আমার। দেখি তো দেখছি নেগেটিভ পজিটিভ চারটে তারকেই এক জায়গায় মেরে দিয়েছে, সত্যি ঘটনা, এই যে অফিসের ঘটনা। এ যদি ইলেকট্রিশিয়ান হতো তো সে কি চারটে তারকে একসঙ্গে জয়েন করতো? হ্যাঁ, দুটো কমসে কম দুটোকে জয়েন করে এক জায়গায় টেপ লাগিয়ে দিত, কিন্তু চারটে তারকে এক জায়গায় জয়েন করে দিচ্ছে, কি সর্বনষ্টা হয় বলুন তো? তাহলে যার যেটা কাজ নয় সে কি করে বলতে যাবে পর্দা সম্পর্কে? একজন সাংবাদিক কি জানে তার পর্দা সম্পর্কে? একজন অভিনেতা, যত বড়ই অভিনেতা হোক আর যত বড়ই সে কোটিপতি হোক, সে কি বুঝবে? তো বাহ্যিক যাকে আমরা মুসলিম মনে করি তাকে নিয়ে এসে যদি ইসলাম সম্পর্কে জানতে বা জানাতে চাই, এটা ভুল ধারণা। ইসলামকে জানতে হলে ইসলাম থেকে জানতে হবে, ইসলামের যে নীতি আছে, ইসলামের যে ল গুলো আছে সেগুলো ইসলাম থেকে জানতে হবে, কোন মুসলিমের আমল থেকে জানা সম্ভব না। সুতরাং আজকে আমি এটুকু বলেই আমার দাস শেষ করব, ইনশাআল্লাহ আগামীতে বাকি কথা আবার পূরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনি তার উপরে আমল করতে পারি, আর অমুসলিমদেরকেও বলব যে আপনারা দূর থেকে মুসলিমদের পরিবেশ দেখে ঘাবড়াবেন না, মুসলিমদের দুরবস্থা দেখে আপনারা ভাববেন না যে ইসলাম হচ্ছে পচা ধর্ম, ইসলাম বস্তা পচা ধর্ম না, সবচেয়ে আধুনিক ধর্মই হল ইসলাম। আর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মই হল ইসলাম। ইসলামকে মুসলিম দেখে চিনবেন না, বরং ইসলামকে ইসলাম থেকে চেনার চেষ্টা করুন, সত্য বুঝতে পারবেন। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অতএব সামনে মেঘ আছে বলে আপনি সূর্যের আলোকে সূর্যকে আপনি তুচ্ছ মনে করছেন, এটা ঠিক না। মেঘ সরে যাক, মেঘকে সরিয়ে দেন, দিয়ে সূর্যকে দেখুন তার তেজ কতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।